السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের একটা আলোচনা, সেটা হচ্ছে শর্ত নিয়ে। আপনারা জানেন যে কোনো ব্যবসায়, যে কোনো চুক্তিতে শর্ত থাকে। আমি আপনার কথা মানব, কিন্তু শর্তেই ব্যবসা, সেখানে শর্ত, চুক্তি, ওয়াদা, শর্ত। বিবাহেও কিছু শর্ত থাকে। বিবাহ যখন মানুষের নিজে বিবাহ করে কিংবা ছেলে মেয়ের বিবাহ দেয়, তখন এক একজনের এক এক রকম শর্ত থাকে। কিছু শর্ত থাকে যেগুলো পালন করা ওয়াজিব, আর কিছু শর্ত থাকে যেগুলো শরীয়ত বিরোধী শর্ত, সেগুলো পালন করা জায়েজ না। উদাহরণ দিই, যদি কোনো মহিলা শর্ত লাগায় যে হ্যাঁ আমি বিয়ে করব, কিন্তু শর্ত হল যে আমার স্বামীকে দিনদার হতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিড়ি সিগারেট খায় ছাড়তে হবে, তাহলে এই শর্ত পালন করা কি নিশ্চয়ই, বুঝতেই পারছেন, ওয়াজিব। কিন্তু স্ত্রী যদি শর্ত লাগায় বিয়ের আগে যে আমি আমার বিয়ে করার পর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তাহলে এই শর্ত কি পালন করা যাবে? না। কেন? আল্লাহর বিধানে হস্তক্ষেপ। যেখানে আল্লাহ জায়েজ করেছেন, সেখানে এক মহিলা এসে শর্ত লাগিয়ে সেটাকে বাতিল করবে, এরকম স্পর্ধা মহিলার হতে পারে না, এবং সে শর্ত পালন করতে স্বামী বাধ্য নয়। যেমন শর্ত লাগালো স্বামী যে হ্যাঁ আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু এত টাকা লাগবে, কি টিভি লাগবে, কি আলমারি লাগবে, ফার্নিচার লাগবে, কি ফ্রিজ লাগবে, এসি লাগবে ইত্যাদি, এখন বর্তমানে বহু কিছু। যদি যৌতুক দাবি করে শর্ত লাগায়, তাহলে সেই শর্ত পালন করতেও কন্যাপক্ষ বাধ্য নয়। কিন্তু সমস্যা হল যে শর্ত পূরণ না করে, তাহলে তো বুঝতেই পারছেন মেয়ে বাপের বাড়ি চলে যাবে, ঝগড়া হবে, কত ঝামেলা বাঁধবে ইত্যাদি ইত্যাদি। তো আজকের একটা শর্ত, যে সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ পালনীয় শর্ত, বিবাহের যে শর্তগুলো থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কোনটি, যেটা পালন করতে হয়, অথচ আমাদের সমাজে সেই শর্তটাকেই খুবই মানে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, সেটার প্রতি গুরুত্বই দেওয়া হয় না। আমরা সেই আলোচনায় যাচ্ছি। মানুষের সাথে কোন শর্ত করলে তা পালন করা জরুরি, যেহেতু শর্ত হল চুক্তির বিশদ বিবরণ। আর চুক্তি অঙ্গীকার পালনের ব্যাপারে মহান আল্লাহ নির্দেশ হল আমভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আউফু বিল উকুদ, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা অঙ্গীকার ও চুক্তি সমূহ পালন করো, পূর্ণ করো। চুক্তি করলে সেটাকে মানতেই হবে। সূরা মায়েদা এক নম্বর আয়াতে এটা, আর আল্লাহ তাআলা সূরা ইসরা বা বানী ইসরাইলের ৩৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে, কাল কিয়ামতের দিনে কৈফিয়ত নেওয়া হবে, পালন করেছিলেন কিনা। সুতরাং লেনদেন, ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে সকল চুক্তি অঙ্গীকার অবশ্য পালনীয়, কিন্তু কোন চুক্তি ও শর্ত সর্বাধিক বেশি পালনীয়, বিবাহ সাদির শর্ত অধিক গুরুত্বের সাথে পালনীয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আহাক্কু শুরুতি আনতুফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যে সকল শর্ত তোমাদের জন্য পালন করা জরুরি, তার মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ শর্ত হল যার দ্বারা তোমরা তোমাদের পরস্পরের গোপনাঙ্গ হালাল করে থাকো। কি সেটা? পরস্পরের, স্বামী স্ত্রী পরস্পরের গোপনাঙ্গ হালাল করে থাকো। স্বামী স্ত্রীর জন্য হালাল হয়, স্ত্রী স্বামীর জন্য হালাল হয়, সেই ক্ষেত্রে চুক্তি হচ্ছে যে স্ত্রীকে মোহর দিতে হবে, স্ত্রীকে মোহর দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, মহিলাদেরকে মোহর দাও। এটা শরীয় বিধান, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান। কেন হুজুর? তাহলে কি মেয়েকে বিক্রি করা হলো না? যেমন অনেক অমুসলিম প্রশ্ন করে থাকে যে মুসলিমরা তাদের মেয়েদেরকে পুরুষদের কাছে বিক্রি করে, এটা বিক্রি না, এটা হচ্ছে গিফট, এটা মূল্য না, যে সে মহিলাটাকে কিনে নেওয়া হয় তা না, বরং তাকে হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ, উপহার স্বরূপ তার মনকে বড় করার জন্য দেওয়া হয়, যেহেতু সে নিজের সমস্ত সংসার বা মা ভাই বোন ছেড়ে, নিজের বাসা ছেড়ে যেখানে সে মানুষ হয়েছে সেই মায়া মমতা ত্যাগ করে স্বামীর ঘরে গিয়ে, স্বামী গৃহে গিয়ে সংসার করবে, তাই তার মনটাকে বড় করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, এই জন্য যে মোহর দেওয়া হয়, মোহর হকদার কে? মেয়ের বাবা না মেয়ে? মেয়ে। কিন্তু অনেক মেয়ের বাবা তা হরপ করে খায়। অবশ্য আমাদের দেশে তো বুঝতেই পারছেন মোহর কে কাকে দেয়। এখানকার কথা হচ্ছে এখানকার অনেক মেয়ের বাবা সেই মোহর হরপ করে, আর আমাদের দেশে তো মোহর পুরুষকেই দিতে হয়, তাই না? মেয়েকে দিতে হয় না, বরং মেয়েই পুরুষকে দেয়। এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, উল্টো দেশ, এখানে উল্টো দেশ, সেখানে কিছু কিনতে গেলে পয়সা দিতে হয় না, বরং সেখানে কিছু কিনতে গেলে জিনিসও পাবেন প্লাস পয়সাও পাবেন। দারুণ মজার দেশ, এই সেই মজার দেশ। তো এ হল কি, অথচ বুঝতেই পাচ্ছেন মানুষের মান সম্মান ও ইজ্জতের চুক্তি অন্যান্য চুক্তি অপেক্ষা তার গুরুত্ব বেশি। মানুষের মান সম্ভ্রমের একটা বিশাল ব্যাপার আছে। বিবাহে যে শর্তাবলী হয়ে থাকে তা সাধারণত দুই শ্রেণীর, শুদ্ধ ও বৈধ, যা পালন করা জরুরি। দুই নম্বর অশুদ্ধ ও অবৈধ, যা পালন করা হারাম বা জরুরি নয়। শুদ্ধ ও বৈধ শর্ত যেমন, স্ত্রী যদি এই শর্ত লাগায় যে বিয়ের পর সে মায়ের বাড়িতে থাকবে, শ্বশুর বাড়ি যাবে না, তাহলে স্বামী তা মেনে নিয়ে তাকে বিয়ে করলে তা পালন করা জরুরি। পালন না করলে স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। সে বলল আমি বিয়ে করব, কিন্তু আমি স্বামী সংসার বা আমি স্বামীর বাড়ি যাব না, আমার নিজের বাড়িতে থাকবো, কারণ আমার ভাই বোন কেউ নেই, আমি একা, অতএব আমি এখানেই থাকবো। যদি সে শর্ত মেনে নিয়ে স্বামী বিবাহ করে, তাহলে সেই শর্ত পালন করা কি জরুরি, ঠিক কিনা? কারণ স্বামীর উপরে ওয়াজেব যে তার স্ত্রীকে কি দেবে, তাকে ঘর দেবে, থাকার বাসস্থান দেবে, কিন্তু স্ত্রী বলছে না তোমার বাসস্থান লাগবে না, আমি নিজের বাসস্থানে থাকব। এই শর্ত যদি মেনে নেয় তো স্বামীর জন্য কি এটা পালন করা জরুরি, আর যদি পালন না করে তাহলে স্ত্রী যদি বলে তাহলে আমি তালাক নেব, তাহলে তার জন্য তালাক নেওয়া যায়। স্ত্রী যদি মোহরের জমি চায় অথবা বাড়ি চায়, তাহলে তা মেনে নিয়ে বিয়ে করলে স্বামীর জন্য তা পালন করা জরুরি। বলল মোহর আমার টাকার দরকার নেই, আমার বাড়ি চাই, আমাকে বাড়ি লিখে দাও কি আমাকে জমি লিখে দাও বা জমি দাও, তাহলে পরে চলবে। দেখেন স্ত্রীর নামে জমি লেখা কি বা ঘর বাড়ি লেখা কি, এমনি না, মোহরের জন্য না। মোহর বিবাহ হল, হওয়ার পরে স্ত্রীকে ভালোবাসে, ভালোবেসে গদগদ, মানে এত ভালোবাসা বাসে যে স্ত্রী বলছে আমার নামে ঘর দিতে হবে, তো ঘর লিখে দিচ্ছে, আমার নামে জমি কিনে দিতে হবে, তো জমি কিনে দিচ্ছে, স্ত্রীর নামে করছে ভালোবাসায়, আনো আমোদে আহ্লাদে আটখানা হয়ে করছে, এটা জায়েজ না জায়েজ? কেন না জায়েজ? যে তাকে উইল করা যাবে না বা তাকে ওসিয়ত করা যাবে না যে ওয়ারেস হবে। আপনার স্ত্রী ওয়ারেস না ওয়ারেস না? ওয়ারেস। কত পরিমাণের ওয়ারেস? যদি আপনার ছেলে সন্তান না থাকে এই স্ত্রীর পক্ষ থেকে কিংবা অন্য স্ত্রীর পক্ষ থেকে, ছেলে সন্তান না থাকলে কত? একের একের চার। আর যদি ছেলে সন্তান থাকে, হয় এই স্ত্রী না হয় আগের স্ত্রী, ছেলে সন্তান থাকলে কত? একের আট। একের আট, দু আনা, আপনি একের দুই ফরমাস করছেন যে একের আট মানে দুই আনা। তো ওয়ারেস, অতএব তার নামে ঘর বাড়ি জমি জায়গা লিখে দেওয়া, এ হচ্ছে স্বামীর পক্ষ থেকে এক প্রকার বাড়াবাড়ি এবং আল্লাহর বন্টন বিধির উপরে হস্তক্ষেপ। অনেকে মনে করে যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমাকে ঘর বাড়ি লিখে দিয়েছে, খুব ভালো করেছে, তাই না? এ স্বামীও হচ্ছে কি বলবো, একে যদি খারাপ কথায় বলতে হয় তো বুঝতেই পারছেন কি বলতে হয়। সে ইসলামী বিধান জেনেও এমন কিছু লোক আছে করে দেয় না, ছেলেরা ঘর থেকে বের করে দেবে কিনা, ছেলেরা এই নানা রকম কুচিন্তা। কুচিন্তা কেন? সুচিন্তা রেখে কেন নিজের আল্লাহর বিলি বন্টনের উপরে সন্তুষ্ট নয়? তেরা ঘর বাড়ি লিখে দেয়। এখন আপনি এক কাজ করেন না, ওই মহিলাকে বলেন যে তোমার ছেলে যখন বিয়ে দেবে, যখন বউ আসবে, তো তোমার ছেলেও তোমার বউয়ের নামে ঘর বাড়ি লিখে দেবে। তখন দেখেন তো, তখন দেখেন মেয়ে ও রূপ আলাদা, এ রূপ আলাদা, বউ অবস্থায় রূপ আলাদা আর শাশুড়ি অবস্থায় রূপ ভিন্ন, বুঝতে পারছেন? সুতরাং এ হচ্ছে বহুরূপী, বহুরূপী। অতএব আল্লাহর আইন যদি কেউ মেনে চলে তাহলে কোনো সমস্যা হয় না। স্ত্রী যদি শর্তারোপ করে যে তার প্রথম স্বামীর ঔরস যার ছেলে তার সাথেই থাকবে, তাহলে স্বামী তা মেনে নিয়ে তা পালন করতে পারে। যেমন স্ত্রী বিবাহিত মহিলা, তার স্বামী ছিল, একটা ছেলে আছে, চুক্তি হলো যে তার তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আমার ছেলে আছে আগের, তুমি রাজি? হ্যাঁ বিয়ে করতে? হ্যাঁ আমি রাজি, কিন্তু ছেলে আমার সঙ্গে থাকবে। যদি এই শর্তে স্বামী রাজি হয় তাহলে শর্ত পালন করা কি জরুরি, সেই ছেলে নিয়ে স্বামীর বাড়িতে স্ত্রী সংসার করবে এবং স্বামীকেও মেনে নিতে হবে। স্ত্রী ছাত্রী অথবা চাকরিওয়ালি হলে যদি সে শর্ত লাগায় যে বিয়ের পরও সে পড়াশোনা চালিয়ে যাবে, আছে না কলেজের ছাত্রী, বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাবে, আমাকে বাধা দিতে পারবে না, শর্ত, অথবা চাকরি করে যাবে, সে বাধা দিতে পারবে, আমি চাকরি করব, স্বামী তা মেনে নিয়ে বিয়ে করলে সে শর্ত পালন করতে বাধ্য। অনুরূপ স্ত্রী যদি সংসারে দাসী রাখার শর্তারোপ করে তাহলে স্বামী মেনে নিলে তা পালন করতে বাধ্য, যে আমি বিয়ে করব, তোমার সংসারে যাব, কিন্তু আমার একটা দাসী চাই। অনেকে আবার তো মায়ের বাড়ির দাসীকে সঙ্গে নিয়ে যাওয়ার শর্ত লাগায়, কেন? ওই ছোটবেলা থেকে তার হাতে মানুষ হয়েছে, তার সাথে উঠা বসা করেছে, এমন ভালোবাসা হয়ে গেছে যে সেই দাসীটাকে মানে মায়ের থেকেও বেশি অনেকে এ পরিবেশে হয়। এখানকার পরিবেশে আপনি দেখবেন কোন কোন দাসী দাসী, কিন্তু কোন কোন দাসী মায়ের রূপ ধারণ করে, ভালো আছে না ভালো মন্দ। তখন মেয়ে শর্ত লাগায় যে আমি স্বামীর সংসারে যাব, কিন্তু আমার মায়ের বাড়ির যে দাসী তাকে আমি নিয়ে যাব, সে আমার বাড়ির দাসী থাকবে। এই শর্ত লাগায় তো স্বামী পালন করতে বাধ্য। অশুদ্ধ অবৈধ শর্ত কেমন? যেমন স্বামী যদি শর্ত আরোপ করে যে তাকে এত টাকা বা জমি পণ বা যৌতুক লাগবে, তাহলে স্ত্রীর জন্য তা পালন করা বা স্ত্রী কন্যা পক্ষের জন্য পালন করা জরুরি নয়, আর এর জন্য স্বামী তার উপর চাপ প্রয়োগ করতে পারে না এবং তাকে তালাক দিতেও পারে না। এই আমার টাকা শোধ করলে না তালাক, না এটা হালাল নয় তোমার জন্য তালাক দেওয়া, কারণ শর্ত তোমার হচ্ছে অবৈধ শর্ত, কোন অধিকারে তুমি নেবে? স্ত্রীকে দেওয়া উচিত, সে জায়গায় তুমি স্ত্রীর কাছ থেকে চাইছো কোন অধিকারে? অতএব পণের টাকা শোধ করলো না, যৌতুকের যৌতুক দিল না, অতএব আমার বউ রাখবো না, যদি কেউ তালাক দেয় তো সে আল্লাহর কাছে এমন ধরা খাবে যে সে বুঝতে পারবে স্ত্রীকে দেওয়ার জায়গায় যে নেয়, এই তো মেয়ে ছেলে উল্টো হয়ে গেল, তাই না? চুরি পড়ো হাতে, চুরি পড়ো, কেন এত বড় অভিশাপ নিজের জীবনে আনছো? নিজে বউকে না দিয়ে তুমি নিতে চাও? হ্যাঁ একদম, মানে কোন কোন সমাজে আছে, কোন কোন বাড়িতে দেখা যায় যে বউকে মায়ের বাড়ি পাঠিয়ে দেয়, মারধর করে, অত্যাচার করে, গঞ্জনা ভৎসনা, কত রকম শাশুড়ি তার উপরে অত্যাচার করে। দেখো আমার বড় ছেলে, তা বড় বউ কত কি নিয়ে এসেছে, আর তুমি তুমি ফকির ঘরের বিটি, তুমি আমাকে এইভাবে কথা শুনিয়ে তাকে কি করে লাঞ্ছনা গর্জনা আত্মহত্যা করতে বাধ্য করে। অনেক সময় অনেক সময় আত্মহত্যা করতে বাধ্য করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই রকম শর্ত পালন করা মোটেই জায়েজ না। যদি স্ত্রী পক্ষ পালন না করে, এই চুক্তি পালন না করে, তাদের গোনা হবে না, গোনা হবে কার? যদি এ তালাক দেয় বল তুমি পালন করলে না, অতএব হলো না, তাহলে কাল কেয়ামতে এমন ধরা খাবে যার আন্দাজ অনুমান এখন হবে না। স্বামী যদি শর্ত লাগায় যে সে স্ত্রীকে কোনো মোহর প্রদান করবে না, আমি বিয়ে করব কিন্তু মোহর দেব না, তাহলে তা পালনীয় নয়, না চলবে না। কেন? যেহেতু মহান আল্লাহ বলেছেন ওয়াহিল্লালাকুম মা ওয়ারা আযালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন গায়রা মুসাফিহিন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ একদম, মোহর দাও। উল্লিখিত নারীগণ ব্যতীত, আগে বলা হয়েছে যে কোন কোন মহিলাকে বিবাহ করতে পারবে না, আমি আপনাদেরকে এক সময় বলছিলাম স্ত্রীর সঙ্গে ব্যবিচার, তার মধ্যে বলছিলাম যে সেই মহিলাকে বিবাহ করা যাকে বিবাহ করা জায়েজ না, এবং কাকে কাকে সেটাও বলেছিলাম। আর এর আগের আয়াতে বলা হয়েছে যে দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে না, এমনও উদাহরণ আছে যে হ্যাঁ যে বিবাহ হয়েছে তারপরে শ্বশুর শাশুড়ি সব মারা গেছে, একটি মাত্র শালি আছে, তো সেই শালিকে ঘরে নিয়ে এসে সে বেচারি মানুষ করছে, মানুষ করে বড় করলো, লেখাপড়া শেখালো, চাকরি হয়ে গেল, মাস্টারি চাকরি পেল, এবারে ভাবছে ঘরের ধন কোথায় যায়, কে খায়। তখন বনি পরামর্শ মানে স্ত্রী পরামর্শ দিচ্ছে, এক কাজ করো তুমি বিয়ে করে নাও, দুজনে ঘরে থাকবো, তাহলে ঘরের ধন ঘরেই থাকবে, বুঝতে পারলেন। আর জাহেলরা জানি না, জেনে শুনে অথবা না জেনে করে দিয়ে শালিকেও বিয়ে করে, দুই বোনকে একসঙ্গে রাখে, অথচ আল্লাহ রাসূল হুকুম দিয়েছিলেন যে যদি দেখো যে দুই বোন একসঙ্গে সংসার করছে এক স্বামীর, তাহলে তাকে হত্যা করে দাও, তার মানে কঠিন শাস্তি, সরকারের পক্ষ থেকে কঠিন শাস্তি। অতএব এই বিধান যারা করে, যারা দুই বোনকে একসঙ্গে রাখে, কি করা হয়, ব্যবচার করা হয়, আগে তা থাকবে কিন্তু পরেরটা কি হবে। হ্যাঁ অবশ্য কেউ কেউ ঘরের ধন ঘরেই থাকে এই নিয়তে না, বরং অনেকে ভালোবাসায় পড়ে যায়, ভালোবাসায় পড়ে গিয়ে আগেরটাকে অবহেলা দিয়ে নতুনটাকে নিয়ে একবারের বউ হয় চিংড়ি মাছের খোসা, আর দোজবরের বউ হয় নিত্য করেন গোসা। এ তো আছেই, মানে দ্বিতীয় বউটা ভালো হয়, তাই না? অতএব কিন্তু আসলে শালিকে বিয়ে করলে শালি বউ হয় না, কি হয়, বউ হয় না, এটা এটা পত্নী হয় না, উপপত্নী হয়, আর আসল পত্নী যাকে বিয়ে করেছ আগে। যাই হোক, এ হল একটা মশলা মাঝখান থেকে, যে যদি কেউ এরকম শর্ত আরোপ করে যে আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার বোনকেও করতে হবে, হবে কি, কিংবা আমি তোমাকে বিয়ে করব তোমার বোনকেও আমি বিয়ে করব, এরকম হবে কি, হারাম শর্ত, এই শর্ত পালন করা হচ্ছে হারাম। বেশ, তাহলে বোঝা গেল কি, যে মোহর দিতে হবে, মোহর দেব না যদি এই শর্ত কেউ লাগায় যে আমি বউকে, এক আশ্চর্য লাগে, বিয়ে পড়ার মজলিসে বিয়ে পড়ানো হয়, মোহর বাঁধা হয় কিন্তু অনেক, কত, 1,00,000 টাকা, 3,00,000 টাকা, চমকে ওঠে, চমকে উঠে বলে, তখন পাশ থেকে চালাক বোনাই বা চাচা বা বাপ, চুপ করবে আজকাল কে দেয়, হ্যাঁ বল রাজি হয়ে যা, তারপর 1,00,000 টাকা মোহর বাঁধা হয়, তার মধ্যে 1 টাকা লজ্জার কথা যে 1 টাকা মৃগের চোখে দেখেছে, 1 টাকা নাম নগদ দেওয়া হয়, আর কত বাকি, 99,999 টাকা বাকি, 1 টাকা নগদ মোহরের বিনিময়ে তুমি শাদী কবুল করতে রাজি আছো? ছেলেও বলে হুঁ আর মেয়েও বলে হুঁ, মেয়ে তো বলতে বাধ্য, বুঝতে পারলেন, 1 টাকা মাত্র নগদ, হাই হাই, এটা তো বটে, কিন্তু ও নিয়েছে কত, ও তো 1,00,000 টাকা বেঁধেছে, ও নিয়েছে 3,00,000 টাকা, 4,00,000 টাকা নিয়েছে, তারপরও তো বেঁধেছে, 1 টাকা দিয়েছে, ওই বাপের ঘাট, ওর বাপের ঘাট থেকে নিয়ে ওর থেকে 1 টাকা দিয়েছে, আরে লজ্জা কর, ছি ছি ছি ছি, লোকে তোকে থুতু মারবে, বললে তারা তাদেরকে বললে বললেও তারা বলবে কি, থুতু মারলো তো কি হলো সেই থুতু আমার জন্য, কি ফুল, জুতো মারলো তো কি হলো সেই জুতো আমার জন্য ফুল, ওই যে কবি নজরুল বলছিল না ফুল হয়ে বর্ষাবে, তারা তো মানে না, নির্লজ্জ এই সমাজের, এত নির্লজ্জ যে শ্বশুরের ঘাট থেকে নিচ্ছে 1,00,000 টাকা, আর সেইখান থেকে 1 টাকা কি 2 টাকা নগদ মোহর দিচ্ছে কাকে, বউকে, তারপরে মোল্লারা যে বলছে হালাল হবে না, বলছে ওটা ব্যবস্থা করা আছে, বাসর ঘরে গিয়ে স্ত্রীর পা ধরে বলবে, ও গো তোমার গা তো তোমার স্পর্শ করা যাবে না, তুমি তো হারাম, যতক্ষণ না তুমি তোমার মোহরের দাবি মাফ করেছ, দেখছেন কত চালাক। এবারে বলুন তো, সেই বউ, সেই নব সুসজ্জিতা, সেই পরিণীতা নতুন কোণে যে বাসরের সাজে সে বিছানায় বসে আছে, তাকে যদি এই কথা বলা হয় তোমার গায়ে হাত দেওয়া যাবে না যদি তুমি ক্ষমা করো, তো সে ক্ষমা করবে না করবে না, নাকি বলবে না আমি ক্ষমা করবো না, আগার মোহর দাও তারপরে আমি, বলবে, বলতে পারবে, সর্বনাশ, বাবা তোমাকে এত টাকা দিয়েছে তারপরে এত ধুমধাম করে বিয়ে দিল, এখন যদি না বলি তো ঘর চোখে পানি মুছতে মুছতে ঘর দিতে হবে, তো সর্বনাশ করে ফেলবে, কোন মেয়ে বলবে না যে আমি তোমাকে মাফ করব, না না না চিন্তা নাই তোমাকে মাফ করে দিয়েছি যাও, তারপরে সংসার শুরু হয়, সংসার শুরু হয়, তারপরে এই মাফ আবার বাপ হয়ে দেখা যায় কিংবা সাপ হয়ে দেখা যায়, কখন, যখন তালাকের সময় আসে তখন সেই মেয়ে বলে এবার তোমাকে দেখব, তুমি যে মাফ করে দিয়েছিলে, হ্যাঁ এত সহজ মাফ করে দেবো, আমার বাপের কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছ, 1 লাখ টাকা মোহর বেঁধে তুমি আবার মাফ করে দেবো, চলো তুমি কোর্টে, তখন কি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ সাফ হয়ে যায় মাফ। আর যদি না হয় তাহলে আবার আবার এক সময় মাফ চাওয়া হয়, সেই মাপটা কিন্তু ও চায় না, কারণ ও তো বাসর রাতে চেয়েই নিয়েছে, সেই মাপটা চায় স্বামীর আত্মীয় স্বজন। কখন? যখন নিথর লাশ হয়ে যায়, শীতল দেহ শুয়ে আছে, লাল পেড়ে শাড়ি পরিয়ে বউকে নিয়ে সে পায়ের তলায় দান করিয়ে বলে, সবাই বলে ওগো অমুকের মা তুমি মোহরানার দাবিটা মাফ করে দাও, মোহর দেখেন মোহর মোহর আছে কিন্তু দেন মোহর বলে, কেন দেন কখন হয়? যখন সেটাকে বাকি রাখা হয় তখন বলা হয় দেন, দেন মানেই হচ্ছে ঋণ, ঋণ মোহর, দেন মোহর, সেই দেন মোহরের দাবি মাফ করে দাও। তখন সেই স্ত্রী চোখের পানি ফেলছে, স্বামী চলে গেছে সংসার ছেড়ে, আমার সঙ্গ ছেড়ে, আজ কি সে বলতে পারবে যে না আমি মাফ করব না, কেন দিলে না তুমি? আজকেও বলতে বাধ্য যে হ্যাঁ আমি মাফ করে দিলাম। হিয়া খোসালে বলে, কি একটা ভাষা বলে হিয়া খোসালে, তার মানে অন্তরের অন্তঃস্থল থেকে আমি মাফ করে দিলাম, কিন্তু হাইরে তুমি কি অন্তর চিরে দেখেছো এই মহিলাটা, যে মহিলাটা বাসর রাত্রে বলেছিল মাফ করে দিলাম, আর যে মহিলাটা এখন সকলের সামনে বাধ্য হয়ে দাঁড়িয়ে লাল পেরে শাড়ি পরে চোখে পানি ঝরঝর করে পড়ছে, সেই সময় বলছে হ্যাঁ আমি মাফ করলাম, অন্তরের অন্তঃস্থল থেকে বলল, অন্তঃস্থল থেকে বলল, নাকি জোর করে বাধ্য হয়ে বলল? তুমি কি তার অন্তর ফেলে দেখেছিলে, চিরে দেখেছিলে, ধরা খাবে না? সুতরাং মোহর, যে মোহর বাঁধা হয় সে মোহর নগদ আদায় করাই হচ্ছে উত্তম, উচিত, ফরজ। বরং যদি আপনি বেশি টাকা দিতে পারবেন না, সমাজেরও উচিত নয় জোর করে বাঁধা। অবশ্য সমাজে জোর করে বেশি বাঁধে এই জন্য যাতে করে ওই যে ওই সময় বাঁধা হয়, হ্যাঁ দাওয়া না দাও এক সময় দেখা যাবে, আর যদি ভালো করে মেয়েকে নিয়ে সংসার করছো তাহলে সমস্যা নেই, কিন্তু ওই সময় দেখা যাবে। অথচ নিয়ম হলো যে নগদ যা দেবেন, যত টাকা পারবেন আপনি নগদ নগদ দেন। আপনাদের মনে আছে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে আপনার জন্য গিফট করছি, বা আমি আপনার স্ত্রী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন না বা তাকে স্ত্রী রূপে বরণ করলেন না। তারপর সাহাবীদের মধ্যে একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওর সাথে আমার বিয়ে পড়িয়ে দেন। ঠিক আছে, তো মোহর কি দেবে? তো মোহর তো কিছু নেই, আমার কাছে যে কাপড় আছে এই কাপড়ই মোহর, এই একটা দেব। যে একটা তুমি দিলে পরে ও কি পড়বে, আর ও দিলে তুমি কি পড়বে, তো এক কাজ করো তুমি বাড়িতে যাও, যে ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ। বাড়ি গেল বেচারি, বাড়ি গিয়ে কিছুই পেল না, ফিরে এসে বললো ইয়া রাসূলুল্লাহ কিছুই পেলেন না, কিছুই পেলাম না, দেওয়ার মতো কিছুই নেই। বলে শোনো বাড়িতে ফিরে যাও, যদিও একটা লোহার আংটি পাও সেটাই নিয়ে এসো এবং ওকে মোহর দাও। দেখছেন কত গুরুত্ব, লোহার আংটিও দিতে হবে। এই জন্য বোঝা গেল কি, যে শক্তি মতে যেটা আমার আছে আমি দেবো, কিন্তু আমার শক্তিতে নেই, আমি বেঁধে দিলাম 1 লাখ টাকা আর চালাক বোনাই মাঝখান থেকে শুনিয়ে দিল, দিতে হবে না, বাঁধলে তো কি হলো না, এ বাঁধা জানুন। আর দেন মোহর ঋণ, ঋণ যেমন অপরের কাছ থেকে ঋণ, তেমনি বইয়ের ঋণ ও ঋণ, সে ঋণ পরিশোধ করতে হবে। সুতরাং সে বেচারি লোহার আংটিও পেলাম, রাসূল আল্লাহ লোহার আংটিটাও পেলাম না, শেষকালে কি সাথে বিয়ে দিলেন, কি জন্য বিয়ে দিলেন? কোরআন মুখস্থ আছে, জি হ্যাঁ, অমক অমক সুরা ওকে শিখিয়ে দাও, আল্লাহ আকবার, কোরআনের আয়াত শিখিয়ে দেওয়া মোহর হলো। তবে মোহর দিতে হবে, মোহর থেকে মাপ নেই। আর এ কাপুরুষ, এ কি বলবো, একার এ কাপুরুষ নিয়ে বিয়ে করছে, দেওয়াতে দূরের কথা, নির্লজ্জের মতো শ্বশুরের কাছ থেকে নিচ্ছে। আমাদের দেশে হুজুররা কি বলে বক্তৃতা করেন, বলেন কি যে এ লোক, এই যুবক যার লজ্জা নেই, এমন লজ্জা নেই যে শ্বশুর বাড়ি থেকে সব কিছু নিয়েছে, আমের সময় আম চাই, কাঁঠালের সময় কাঁঠাল চাই, চাষের সময় গামছা চাই, এ চাই সে চাই, সাইকেল চাই, ঘড়ি চাই, সব শ্বশুর বাড়ি, এমনকি আন্ডার প্যান্টটা পর্যন্ত শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গন্ধ। আমাদের দেশের হুজুররা এরকম করে বলে আর কি, তার মানে কি আন্ডার প্যান্টটা পর্যন্ত কার দেওয়া, শ্বশুরের দেওয়া, আর না দিলে তো কথা আছে, বুঝতে পারলেন? তাহলে এমন নির্লজ্জতা, এমন নির্লজ্জতা কেন? বোঝা গেল কি, যে মোহরের যে গুরুত্ব আছে শরীয়তে, সেই গুরুত্ব যুবকদেরকে মেনে নিতে হবে। এই গুরুত্ব আরোপ যে করা হয়েছে, এই আরোপিত গুরুত্বের প্রতি নিজেকে সচেতন করতে হবে। সুতরাং দেওয়ার বদলে, নেওয়ার বদলে কি করতে হবে, দিতে হবে এবং সব সময় নগদ মোহর দিয়ে। আপনি বলুন হুজুর, সেখানে বিয়ের মজলিসে গিয়ে কথা বলা, আর সেখানে তো সমাজের লোক বেঁধে দেয় জোর করে, কি করা যায়? আপনি আগে চুক্তি করে নেন, বিয়ে যখন কথাবার্তা হবে তখন শ্বশুরের সঙ্গে নিজে কথা বলেন, কিংবা বিয়াই বিয়াই কথা লাগিয়ে দেন যে আমার মোহর হবে এইটুকু, আমি যতটুকু পারবো, এক ভরি দু ভরি সাত ভরি স্বর্ণ কিংবা এত এত টাকা, এই টাকা আমার এখানে থাকবে। বিয়ে পড়ানোর সময় কি থাকে? পান সুপারিও থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এইখানে আমার মোহর হবে এতটুকুই, এর থেকে বেশি আমি মোহর দিতে পারবো না, চাহে এখন চাহে পরে। আমি গিফট দেবো আমার স্ত্রীকে, আমি ভালোবেসে সবকিছু দিতে পারি, সবকিছু দিতে পারি না, বরং আমি গিফট দেবো যা দেবো, কিন্তু আমি আমাকে বাধ্য করা যাবে না। চুক্তি করে নেন, যেটা আপনি দিতে পারবেন সেইটা আপনি লিখিয়ে দেন, বুঝতে পারলেন? সেখানে আপনার বিয়ের মজলিসে তাহলে ঝামেলা হবে না, অনেক জায়গায় ঝগড়া বেঁধে যায়। হ্যাঁ বলুন, না এত টাকা, না এত টাকা, এত টাকা আমার মোহর হয় নাকি, এই সেই হবেই, কারণ আপনারা আগে থেকে চুক্তি করেন। তাছাড়া একটা বড় কথা কি, যে আপনি নিয়েছেন, অনেকে বলেও দেয়, হ্যাঁ এক লাখ টাকা নিয়ে পঞ্চাশ হাজার টাকা দেবেন না, তাহলে দিতেও হবে না, আদায়ও তো করবেন না, লজ্জা দেয় সেখানে। কিন্তু নির্লজ্জ বললাম না, বেহায়া, বেহায়ার শরম থাকে না, বেশরমের শরম থাকে না, তখন সব কথা শুনবে, হজম করে যাবে, হ্যাঁ তবুও নিজের জাত স্বভাব যাবে না। যাই হোক, মহিলা বিনা মোহরে বিয়ে হলে মহিলার পক্ষ থেকে নিজেকে হেবা করা হয়, আর তা কেবল আল্লাহ রসুল আসলামের জন্য খাস ছিল, এটা কিন্তু যেটা কথা বললাম এটা কিন্তু শুধু আল্লাহ রসুলের জন্য খাস। আর যদি কোনো মেয়ে আপনাকে এসে বলে আমি আপনাকে হেবা করলাম, আপনি আমার স্বামী, আমি বললাম ঠিক আছে আমি গ্রহণ করলাম, তুমি আমার স্ত্রী, চলবে? চলবে না? চলছে তো, ওই বড় জোর রেজিস্ট্রি হচ্ছে, আর কোনো কোনো জায়গাতে রেজিস্ট্রি হয় না, যে লিভ টুগেদার বলছিলেন না, হ্যাঁ আমি তোমার জন্য তুমি আমার জন্য, বাস মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা কাজে, অত ইজাব কবুল, এই হ্যাঁ রাজি হ্যাঁ হমক তমক, কি দরকার আছে, চলছে তো, এটা কিন্তু শরীয়তে ইসলামে জায়েজ না, হচ্ছে ব্যবিচার। স্বামী যদি শর্ত লাগায় যে সে স্ত্রীর ভরণ পোষণ করবে না, তাহলে তা পালনীয় নয়, কারণ শরীয়ত স্বামীকে বাধ্য করেছে যে স্ত্রীর ভরণ পোষণ করবে, যেহেতু শরীয়ত স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ ফরজ করেছে। মহান আল্লাহ কি বলেছেন, সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, এবং যার জীবনক্রম সীমিত, যার রুজি সীমিত, যে যেমন পারবে সেরকম খরচ করবে। আমি আমার স্ত্রীকে যে শাড়ি পরাতে পারবো সেই শাড়ি, আমি যেমন মানের পড়ি সেই মানের, এমনিতে হাদিসে আছে যে তুমি যেমন পড়ছো সেরকম পরা, তাই না? তো আমি পায়জামা প্যান্ট পরি বলে তাকে কি পায়জামা প্যান্ট পরবো না, তা না, বরং আমি যে মানের পড়ি সেই মানের তাকে শাড়ি বা যে লিবাস আছে সেই লিবাস পরাবো। এখন আমি যদি মোটামুটি মধ্যবিত্ত হই, আর আমার স্ত্রী যদি বলে আমি জমিদারের সাজ পরবো, সেটাও আমার উপরে ওয়াজিব না, আমার যেমন ক্ষমতা আছে আমি সেরকম, আল্লাহ তাকে যা দান করেছেন তা হতে সে ব্যয় করবে, এটা হচ্ছে মানে শর্ত। এখন বর্তমানে সৌদি আরবে বা অন্যান্য জায়গাতে হয়তো আছে একটা বিয়ে উঠেছে মিসিয়ার বলে, মিসিয়ার বিবাহ, আমি আমার প্রবাসী জীবনে বইতে দেখেছি কথাটা আছে, মিসিয়ার বিয়ে। মিসিয়ার বিয়ে কাকে বলে? মনে করুন আপনি কোন মহিলার বিবাহ হচ্ছে না, বিবাহর বয়স উত্তীর্ণ হয়ে গেছে, এখন সেই মহিলা মানে নিরুপায়, তার বিয়ে হচ্ছে না, কিংবা তালাক পাওয়া, কিংবা স্বামী মরা, তার আর বিয়েই হচ্ছে না, তার বয়স পার হয়ে যাচ্ছে, সে চাচ্ছে যে কোন রকম একটা পুরুষ আমার স্বামী হোক, অবিবাহিত মানে অবিবাহিত হবেই না, পাচ্ছি না, যুবক তো কেউ করবে না। এখন কোন বিবাহিত পুরুষের সঙ্গে চুক্তি করলো কারো মাধ্যমে যে আপনি আমাকে বিয়ে করবেন এবং মাঝে মাঝে আমার বাড়িতে আসবেন, আমি আপনার কাছে একটা পয়সাও নেব না, মানে আপনার ভরণ পোষণ চাই না, আমি চাকরি করি, যেমন আছে অনেক এখানে কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করছে, কিন্তু হয়তো দেখতে অসুন্দরী কিংবা অন্য কোনো কারণে কেউ নেই অভিভাবক, এ বলে বিয়ে হয়নি, চল্লিশ পঁয়তাল্লিশ বয়স বছর বয়স হয়ে গেছে, তো সেই মহিলা চায় যে আমার স্বামী হোক দুনিয়াতে, তাহলে সেই স্বামী নিয়ে আমি আখেরাতে বাস করব। কিন্তু প্রকাশ্যে কোনো মেয়ে রাজি হবে না যে তার স্বামী বিয়ে করুক, এই জন্য গোপনে গোপনে কোন পুরুষের সঙ্গে চুক্তি করে তার মা বাপকে দিয়ে বিয়েটা পড়িয়ে নেয়, কোর্টে গিয়ে কিংবা কাজে দিয়ে বিয়েটা পড়িয়ে নেয়, এমন বিয়ে জায়েজ না না জায়েজ, কথাটা বুঝলেন? তার মানে স্বামী গোপন করবে, সে তার বাড়িতেও কাউকে জানতে দেবে না, তার স্ত্রী পুরুষ ছেলে মেয়ে কেউ জানবে না, যে আপনি রিয়াজে গিয়ে আপনি রিয়াজে চাকরি করেন, সপ্তাহে একদিন আসেন, সেখানে একটা মেয়ে এরকম পেলেন যে মেয়ে বলল আমার বাড়িতে আপনারা বলবেন হয়তো খুব মজার জিনিস হলুর, মজার জিনিস বাধ্য হয়ে এরকম হলে তো হয়। তো সেই মেয়ে যেহেতু তার বয়স চলে গেছে তাকে কেউ বিয়ে করবে না, খালি শুধুমাত্র একজন স্বামী পাব আর সে মাঝে মাঝে আসবে, এখানে সুখ উপভোগেরও উপায়টা আছে, কিন্তু মেয়ে খরচ চায় না, স্বামীর কাছ থেকে একটা পয়সাও চায় না, দেনমোহর তো দূরের কথা, দেনমোহর হয়তো কিছু দিল কিন্তু ভরণ পোষণ চায় না, যে বাসা চাই, আমার খাবার খরচ চাই, এ চায় না, সমস্ত কিছু ত্যাগ করে মানে ত্যাগ স্বীকার করে সে মহিলা একটা পুরুষকে বিবাহ করল, যাতে করে মানে সে দুনিয়াতে সুখটা পায়, এবং প্রকাশ করে না এই জন্য যাতে করে ঝামেলা না বাঁধে, সতীনের সাথে ঝামেলা, অমুক ছেলের সঙ্গে নানা রকম ঝামেলা আছে, একে বলে জেওয়াজ মিসতিয়ার, তার মানে স্বামী গোপনে গোপনে যাবে সেই স্ত্রীর কাছে, অবশ্য সেই স্ত্রীর মা বাপ সবাই জানে, তার সাথে হারাম হয়ে যাবে, তাই না, তার সাথে হারাম হবে, ব্যবিচার হবে, কিন্তু এ শুধু নিজের বাড়িকে গোপন করছে, জানে না যে আর একটা স্ত্রী আছে, এই বিয়ে জায়েজ না না জায়েজ, ওলা আমাদের মধ্যে মতভেদ আছে, কেউ বলছে যখন মেয়ে নিজে থেকে রাজি হয়ে এরকম করেছে তার অসুবিধার কারণে তখন জায়েজ, অনেকে বলছে না ভরণ পোষণ দিতে হবে, কারণ ভরণ পোষণ দেওয়া হচ্ছে ফরজ, আচ্ছা ফরজটা ত্যাগ করে কি করে এটা হতে পারে, সুতরাং এ নিয়ে মতভেদ আছে, তবুও চলছে এদেশে, চলছে এই বিবাহ। ব্যাস তাহলে বোঝা গেল কি, স্ত্রী ভরণ পোষণ করা হচ্ছে ওয়াজিব, অবশ্য কোন ধনী স্ত্রী যদি সে শর্ত পালন করতে সম্মত হয় তাহলে বিবাহ শুদ্ধ, যেমন বর্তমানে বহু দেশে বিবাহে যে বললাম এই যে চলছে, আই বুড়ো নাম ঘোচাবার জন্য এমন স্বামী গ্রহণ করে থাকে যে নিজের বাড়িতেই থাকে, নিজের ভরণ পোষণ নিজেই করে, স্বামী কেবল মাঝে মধ্যে এসে তার খোঁজ খবর নিয়ে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখে, মেনে নিয়েছে তাহলে জায়েজ। যদি স্ত্রী এই শর্ত আরোপ করে যে প্রথম স্ত্রীর তুলনায় তার কাছে বেশি সময় অবস্থান করতে হবে, তাহলে তা স্বামীর জন্য পালনীয় নয়, কি শর্ত করল যে তোমার একটা বউ আছে তো সেই বউয়ের কাছে বেশি না থেকে আমার কাছে বেশি থাকতে হবে, পালন করবে না, কারণ শরীয়তে আছে যখন প্রথম বিয়ে করবে তখন দ্বিতীয় বিয়ে তার কি, তখন প্রথম এক সপ্তাহ তার কাছে থাকবে, তারপরে কি হবে, পালি, এর কাছে একদিন ওর কাছে একদিন, এই স্ত্রী বলবে না যে আমি বেশি সুন্দরী, আমি বেশি যুবতী, অথবা আমার কাছে বেশি রাত কাটাতে হবে, এটা তার হক নয়, আর স্বামী ওর জন্য জায়েজ নয় যে এর কাছে বেশি কাটাবে ওকে ছেড়ে দেবে। অনেকে তো দেখছেন এখানে যে আগেরটাকে তো ছেড়েই দিয়েছে, কারণ আগরটা কি হয়ে গেছে, চিংড়ি মাছের খোসা, তাই না, চিংড়ি মাছ আপনারা ভালো জানবেন, চিংড়ি মাছের খোসা, আর দ্বিতীয়টা হবে কি, নিত্য করেন গোসা, তাই না, এবারে শুধু এ কাছে ডাকলেই চলে আসে, আর ওই বড় বউ আমরা কিছুই বেচারি, সে তো মিসকিন, সে তো ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, আর এখন নতুন সংসারে নতুন রোমান্সে রোমান্টিক হয়ে সংসার করছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না, হবে না, কি শাস্তি, যদি দুটো বউ থাকে একটা বউকে প্রায় আধা আধা ছেড়ে দেওয়ার মতো, আর একটা বউয়ের কাছে যদি থাকে তার শাস্তি কি, কিয়ামতের দিনে উপস্থিত হবে তার একদিক এইভাবে ধসা থাকবে, এইভাবে ধসা থাকবে একদিক, কেন না, সে একটা বউয়ের দিকে ঢলে পড়েছিল আর একটা বউকে বর্জন করেছিল, এই জন্য তার শাস্তি। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে স্বামীর জন্য এ পালনীয় নয়, কারণ তা ইনসাফের পরিপন্থী, বউকে বউয়ের কথা মেনে নিয়ে এক বউয়ের কাছে বেশি থাকবে, এটা পালনীয় নয়। যদি স্ত্রী শর্ত লাগায় যে সে পর্দায় থাকতে পারবে না, তুমি বিয়ে করেছো আমাকে ঠিক আছে, তুমি ভালো দিনদার, কিন্তু আমি ওই বোরকা পড়তে পারবো না, ও বাবা দেখতে ভূত লাগে, বুঝতে পারছেন, বলে দেখতে ভূত লাগে, কলেজের ছাত্রীরা বাস স্ট্যান্ডে পাশে চড়ে কলেজ যাবে, আর সেই বাস স্ট্যান্ডে একজন মহিলা বোরকা পরে বসে আছে, তো এই ছাত্রীরা দুঃখের বিষয় যাদের মধ্যে মুসলমানও আছে, মানে মুসলমান মানে ওই যে নাম কেউ আছে নামকা মুসলমান, ওই মেয়েকে নিয়ে বলছে, বলা বলি করছে, কি রে ওটা কি, জানছে, জানা সত্ত্বেও বলছে ওটা কি রে, তো কেউ বলছে বস্তা, তো না না না কালো মতো ওই যে কি, তো কেউ বলছে দুনি, দুনি বোঝেন যেটাতে পানি উঠায় সেচ করে, কালো মতো হয় আলকাতরা মাখানো, তো মানে ঠাট্টা করে বলছে ওটা দুনি, কেউ বলছে না না গাছের গুড়ি, তারপরে যখন মেয়েটা কানে যাচ্ছে তখন একটু নড়াচড়া করছে, মানে রাগ লাগছে, তখন বলছে ও বাবা আবার নড়ছে রে, বুঝতে পারছেন, কেমন মানে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ চিন্তা করেন, স্কুলে বা কলেজে যদি কেউ বোরকা পরে আসে আর সেই বোরকাওয়ালি মেয়ে যদি পড়া কোন একটা জবাব না দিতে পারে, তাহলে স্যার, যাদেরকে আমরা স্যার বলি মুসলমান হওয়া সত্ত্বেও, কিংবা ম্যাডাম যে পড়ায়, যে টিচার মুসলমান হওয়া সত্ত্বেও তার সঙ্গে ব্যঙ্গ করে, বোরকাটা তো বেশ পড়েছ, পর্দা নসিন, পড়াতে কেন নেই? বুঝতে পারছেন, এখানেও ব্যঙ্গ বিদ্রুপ। এমনি বাড়ির লোকেও যদি মনে করেন যে বাড়ি খোলামেলা সে বাড়িতে যে কেউ আসে যদি পর্দা করে ঘর ঢোকে তো হাসাহাসি করে, বা বা পর্দা দেখ কথা ঘর ঢুকে গেল, এইভাবে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ, এটা করা কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ তো বটেই, কিন্তু কোন পর্যায়ে? হারাম তো বটেই, কিন্তু কোন পর্যায়ে? এমনও পর্যায়ে হতে পারে যে এই মেয়েদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। দুঃখের বিষয় যে মুসলমানরা তো বটেই, বাড়ির লোক, নিজের বাড়ির লোক পর্যন্ত কি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। এই মেয়ে নিয়ে যে হৃদায়ত পেয়েছে, হয়তো দুই তিন বোন, আগের বোন হচ্ছে বেপর্দা, স্বামীও সেই রকম মেনে নিয়েছে, দ্বিতীয় বোন হচ্ছে কোথাও শিক্ষা পেয়েছে, কারো কাছ থেকে দীক্ষা পেয়েছে, ফলে সে এমন স্বামী এখতিয়ার করেছে যে স্বামী তাকে পর্দায় রাখতে চায়, কিন্তু পরিবেশটা কিসের? বেপর্দা। এবার এই মহিলাকে কত কষ্ট ভোগ করতে হবে। মাকে বলছে, মা তুমি আমার পর্দার ব্যবস্থা করো, ইসলামের শরীয়ত পর্দা, আমার ভাইপো আমার ঘরে আসবে, আমার বোনপো আমার ঘরে আসবে, আমার ভাতিজা আমার ঘরে আসবে, তুই দরকার হলে তো পর্দা করগা, আমি কি করে করবো, আমি কি করে বলবো, আমার জন্য তো পর্দা ওয়াজিব না তাদের পক্ষে। বুঝতে পারছেন, এইভাবে কেউ সহযোগিতা করতে চায় না। কেন করতে চায় না? কারণ সবাইকে ভারী বোধ হয়, একটা অতিরিক্ত যেন কেমন একটা বোঝা। আমরা নিশ্চয়ই জানি, যেমন যাদের ডায়াবেটিস আছে, কিছু মনে করবেন না, মনে করুন দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে পাঁচটা লোকের একরকম খাবার বানিয়েছি, একটা কিংবা দুটো লোক বললো আমার ডায়াবেটিস আছে, কি সমস্যা হয় বলুন তো? অতিরিক্ত তার জন্য আলাদা খাবার, তার জন্য এরকম হয় না, হয় না? সুতরাং এই যে একটা অতিরিক্ত চাপ যেন সে হয়ে বসে কোথায়, ঘরে। এক মহিলা, যে মহিলা পর্দা করতে চায়, ভালোভাবে চলতে চায়, কিন্তু বেচারি এরকম হয় না। এখন যদি শর্ত লাগায় কোন মেয়ে যে আমি তোমার বাড়িতে যাব, তোমার বাড়ি পর্দা নসিন, কিন্তু আমি পর্দা করতে পারবো না, তো এই শর্ত পালন করা কি চলবে? হ্যাঁ, সে তার ছেলে বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ বজায় রাখবে, ফ্রেন্ড, ওই যে গার্লফ্রেন্ড আর ফ্রেন্ড হয় না, আমার কলেজের বন্ধুরা আসবে, আমি কিছু দেখা করব, তুমি কিছু মনে করতে পারবে না, তার স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না ইত্যাদি, তাহলে তা পালনীয় নয়, যেহেতু তা হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুল্লু শর্তিন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিল ওয়া ইন কানা মিআতা শর্ত, প্রত্যেক সেই শর্ত যা আল্লাহর কিতাবে নেই বা আল্লাহর কিতাব বিরোধী, তা বাতিল, যদিও সে শর্ত একশটি হয়, সে শর্ত পালন করা যাবে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে যেটা খুব বেশি জরুরি শর্ত, সে শর্ত আপনাকে পালন করতে হবে। আর যে বলা হয়েছে আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানরা নিজেদের শর্ত, সেই ইল্লা শর্তান আহাল্লা হারামান ও হাররামা হালালান, তবে সেই শর্ত নয় যা হারামকে হালাল বানায় আর হালালকে হারাম বানায়। বুঝতে পারছেন? আরো কিছু কথা আছে ইনশাআল্লাহ, সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে পরবর্তীতে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই শর্ত পালন করার, যে শর্তে সবাই, কিন্তু সবাই বিবাহিত এবং সবাই সেই শর্তের আমরা অধীনে আছি, এবং এই চুক্তি করেছি যে সংসার করছি, সেই সংসারে নিয়ে যাকে বাস করছি, যাকে নিয়ে বাস করছি, তার সঙ্গে নিশ্চয়ই শর্ত আছে, তা যেন পালন করতে পারি, আর কাল কেয়ামতে যেন চোর হয়ে সাক্ষাৎ করতে না হয়, এমন হয়ে সাক্ষাৎ না করতে হয় যে আমি ঋণ পরিশোধ করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।